مثال البيوت. مثال ليه رمت العلم؟ هذا يا ثالث كتاب البيوت ما بدنا نشوف قصة. هذا يا ثاني سيس كتاب بشيس ألوشنا فيلو كتاب الوقوف. তো আগে কিতাবের সাথে এই কিতাবের রবত কি, সম্পর্ক কি, মুনাসাবাত কি? কারণ সাহেবে হেদায়া কিতাবটা লিখছেন এমন ভাবে লিখছেন যে একটার সাথে আরেকটার সম্পর্ক রক্ত মুনাসাবাত পুরাপুরি ভাবে এরকম না, যখন যেটা মনে হয়েছে উঠেই লিখছে সেরকম। যেমন কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের সুরা, এগুলি পড়ার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে এটা সবসময় বলা হয় যে এই সুরার সাথে এই সুরার এবং এই আয়াতের সাথে এই আয়াতের রক্ত এই, যদিও পরিষ্কার বোঝা যায় না। কারণ আমাদের জ্ঞান, আমাদের আকল, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি সীমিত, অল্প, যে কারণে আমরা এই এক আয়াতের সাথে আরেক আয়াতের যে রক্ত এটি বুঝি না। এক সুরার সাথে আরেক সুরার যে রক্ত এটি আমাদের বুঝে আসে। হ্যাঁ, মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদিন, তারা ইজতিহাদ করিয়া, তারা তাদাব্বুর এবং তাফাক্কুর করিয়া, চিন্তা ভাবনা করিয়া এগুলি বাই করছেন এবং কিতাব আকারে, সরা আকারে এগুলি লিপিবদ্ধ রচনা করে গেছেন। এখন আমরা কিতাবাদি মুতালা করলে এগুলি সব বুঝতে পারি, ধরতে পারি। কোরআনে কারিমের রক্ত এক সুরা থেকে আরেক সুরা, এক আয়াত থেকে আরেক আয়াতে রক্ত ধরার ক্ষেত্রে সবচেয়ে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে সুন্দর কাজ করছেন হাকিমুল মাতাজিকুন আসাবানি খান। বয়ানুল কুরআনের মাঝে রক্তে আয়াত, রক্তে সুরা, উনি এমন এমন সূক্ষ্ম বিষয় উল্লেখ করে একটার সাথে একটা সম্পর্ক বুঝে দিচ্ছেন যা এর আগে কেউ কল্পনা করত না যে এইটা রক্ত এইভাবে হচ্ছে। যাই হোক, বয়ানুল কুরআন বর্তমান যুগের ছাত্রদের জন্য, এমনকি আলেমদের জন্য মুতালা করে বোঝা কঠিন। যেহেতু মায়ানুল কুরআন হয়ে গেছে বয়ানুল কুরআনের পর, আর মারিফুল কোরআন আওয়ামদের জন্য লেখা, এবারে সাধারণ উর্দু যারা বুঝে তাদের জন্য। কিন্তু এখন বর্তমান যুগে আমাদের যে শিরো আলেমুল আমাদের জন্য মারিফুল কোরআনই সবচেয়ে আসান, সহজ, বুঝার জন্য। মারিফুল কোরআনটাও মূলত বয়ানুল কোরআনের অনুসরণ করেই লেখা হয়। কিছু কিছু ক্ষেত্রে হুবহু বয়ানুল কোরআনের যা আছে এগুলি আছে, তর্জমা, তারপরে তর্জমান নিচে আরেকটা আছে, এগুলি আছে। বাকি অন্যগুলি হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সহজভাবে লিখেছেন। যাই হোক, এটা তো কোরআনের আয়াতের রক্তের ক্ষেত্রে, সুরা রক্তের ক্ষেত্রে যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলি আপনারা কাছে তফসিরের কিতাবা দিতে পড়ছেন, পড়বেন, আবার মুতালাও করবেন। তো এই ফেকা কিতাবের মাঝে একটার সাথে আরেকটা রক্ত লাগানো এটা কোনো জরুরি কোনো বিষয় না। রক্ত লাগলেও সই, না লাগলেও সই। তবে যদি রক্তটা হইয়া যায় কায়েম, তাহলে সমস্যা তো কোনো জায়গার মধ্যে নেই। কারণ এটা হলো মাসায়েলের কিতাব, মাসায়েলের কিতাব যেমনি ইচ্ছা তেমনি বুঝে গেলেই হোক। তারপরেও রক্তটা যদি সুন্দরভাবে লেগে যায় তাহলে আরও নুরু নালা হেদায়া সানি। শেষ বাব হইল কিতাবুল ওয়াকফ, আর হেদায়া সালেসে শুরু হইল কিতাবুল বুয়ুউ। এই দুইটার মধ্যে রক্ত কি, মুনাসাবাত কি, কয় দুনু টাইম মুজিলুল মিল আনি মালিকে মাঙ্গান, মুজিলুল মিল আনি মালিক, মালিক থাকিয়া মিল কিয়া যায়, মালিক থেকে কি হয়ে যায়, যেমন ওয়াকফের মধ্যে সাইয়ে মকুফ যে জিনিসটা ওয়াকফ করা হয়, ওয়াকফের মিলকিয়ত থেকে বাইর হইয়া মকুফ আলাই গেছে চলে যায়, তাইলে রুজিলুল মিলক ওয়াকফের মিলকিয়ত যাইল হইতেছে, গিয়া মিলকিয়তটা গিয়া রাখতেছে আবার কার সাথে গিয়া মকুফ আলাই গেছে। তো মুসিল ওয়াকফের মধ্যে মুজিলুল মিলক আনিল মালিক, বাইয়ের মধ্যে মুজিলুল মিলক আনিল মালিকের মানে পাওয়া, ওয়াকফের মধ্যে মুজিলুল মিলক আনিল মালিক কেমনে পরে ওয়াকফ করলে ওয়াকফের মিলকিয়তটা যে দান দাতা সে তো এটা জিনিসের মালিক থাকে, ওয়াকফের মিলকিয়তটা জাহির হইয়া মওকুফারে যার কাছে ওয়াকফ আছে তার দিকে স্থানান্তরিত হবে, তাহলে মিলকিয়ত স্থানান্তর মুজিলুল মিলক আনিল মালিকের মানে, তাহলে সাইয়ে মওকুফটা ওয়াকফের মিলকিয়ত থেকে জাহির হয়ে মওকুফারে মিলকিয়তের দিকে স্থানান্তর হয়ে গেছে। আর বাইয়ের মধ্যেও মুজিলুল মিলক আনিল মালিক পাওয়া যায়, কেমনে সাইয়ে মুবি মিলকিয়তটা বাইয়ের থেকে জাহির হয়ে মুস্তারিক দিকে চলে, সাইয়ে মুবির মিলকিয়তকে বাইয়ের যে বিক্রেতা বিক্রেতার কাছে তো মালটা থাকে, এই বিক্রেতার মালটা এটা চলে যায় ক্রেতার কাছে, তাহলে মুজিলুল মিলক আনি বাইয়ে ইলাল মুস্তারিক, বাইয়ের থেকে মুস্তারিক দিকে মিলকিয়ত কি হয়ে যাবে স্থানান্তর। তাহলে যেহেতু ওয়াকফের মধ্যে মুজিলুল মিলক আনি মালিকের যে মানা আছে, আর বাইয়ের মধ্যে মুজিলুল মিলক আনি বাইয়ে আনি আনি বাইয়ে মিলক মালিকের মিলকিয়ত জাহির হওয়ার মানা আছে, অতএব আগের আলোচনা আগের কিতাব আর এই কিতাব উভয়টার মধ্যে মুনাসাবাত পাওয়া যেতেছে, ওইটার মধ্যেও মুজিলুল মিলকের মানা আছে, এইটার মধ্যে মুজিলুল মিলকের মানা আছে, সুতরাং আগে কিতাবের সাথে এই কিতাবের রব মুনাসাবাত সম্পর্ক পুরাপুরি ভাবে আছে। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে কিতাবুল বুয়ুর আলোচনা করছেন, যথার্থই করছেন, সঠিক করছেন, ঠিক করছেন, কারণ আগেরটাও মধ্যে মুজিলুল মিলক আনিল মালিক আর এই জায়গার মধ্যে মুজিলুল মিলক আনিল মালিকের মানা আছে, অতএব আগেরটার সাথে এটার রব মুনাসাবাত সম্পর্ক পুরাপুরি ভাবে এই কারণেই মুসান্নিফ রহমাতুল্লাহ এই জায়গার মধ্যে কিতাবুল ওয়াকফের পরে কিতাবুল বুয়ুর আলোচনা কিতাবুল বুয়ুর। আপনারা কিতাব তাহারাত থেকে পড়ে আসছেন আর এখানে আরো অনেক কিতাব চলে গেছে মাঝখানে, মুসান্নিফ রহমাতুল্লাহ বা অন্যান্য মুসান্নিফিনদের আদত হইল যে ওনারা বিষয়ের আলোচনার পূর্বে শিরোনাম কায়েম করে, শিরোনাম কায়েম করার ক্ষেত্রেও তিনটা তর্স তিনটা তরিকা তিনটা পদ্ধতি অবলম্বন করে, প্রথম হইল কিতাবের মাধ্যমে শুরু করে, এরপরে বাবের মাধ্যমে শুরু করেন, এরপরে ফসলের মাধ্যমে শুরু করেন। কিতাবটা এটা আসলে জিনসের দরকার, কিতাবটা এটা কিসের দরজা জিনসের দরকার, আর বাবটা এটা হলো নমের দরকার, আর ফসলটা হইল ফসলের ফসল ফসলের দরকার, অর্থাৎ কিতাবের মধ্যে আজনাসের যত বিষয় আছে আছে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত, এই জিনিসের যত বিষয় আছে সব অন্তর্ভুক্ত, আর বাবের মধ্যে এই জিনিসের মধ্যে বিভিন্ন নাও আছে আনোয়ার আছে, এই সমস্ত আনোয়ার আলোচনা বাবের অধীনে, আর ফসলের অধীনে এরপরে সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয় আছে একটা নয়ের অধীনে, আবার এগুলির মধ্যে আবার কোনো প্রকার টকার থাকতে পারে সেগুলি ফসলের অন্তর্ভুক্ত, ফসলের মধ্যে অন্তর্ভুক্ত, এটা মুসান্নিফিনের আদত, সাহেবে দায়াও এই আদত অবলম্বন করছেন, তার কিতাবের মধ্যে যেমনিভাবে কিতাবের দ্বারা শুরু করছে মাঝে আইসা কোনো জায়গার মধ্যে বাবু বলবে, যেমন বাবু আদাবি কাজী, আবার কোনো জায়গার মধ্যে ফসলও বলবে, এই সবভাবে আলোচনা আসছে, আর এটার কারণ হলো এই যে কিতাবের অধীনে বড় বড় যত জিনিস আছে সব এটার মধ্যে আছে এই জিনিসে, আর এই বড় বড় আলাদা আলাদা যেগুলি আছে এটি নৌ, এবার এই আর আদা বড়ের মধ্যে প্রত্যেকটা নদী আবার সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয় আছে আলাদা আলাদা এগুলো হচ্ছে। এই হিসাবে ইনসান দিনের আগত হিসাবে সাহেবে দায়ও তার কিতাবের মধ্যে কিতাব আবার বাপ আবার ফসলের আলোচনা আনছে। সুতরাং এই ব্যাখ্যাগুলি সামনে আর কোনো সময় বলা হবে না, এ একবারই বোঝা যাওয়া এটা। আর এটা আসলে আমার বিষয় ছিল দেখা দেয় আওয়ালের মধ্যে আপনারা কই আছে সব কিতাবের মধ্যে কই আছে হুজুরলাই এগুলি বল। তো কিতাবের বিষয়ে এখানে আসলে কিতাব শব্দের বাংলা অর্থ হইল অর্থাৎ কিতাব শব্দের বাংলার অর্থ হইল আর বা পরিচ্ছেদ অনুচ্ছেদ ফসল অনুচ্ছেদ পরিচ্ছেদ বাংলাতে দুই ভাগই থাকে, একটা হলো অধ্যায় আর একটা হলো পরিচ্ছেদ অনুচ্ছেদ। কিন্তু আরবি উর্দু এইগুলির সিস্টেম হলো কিতাব বা ফসল, এই কিতাব বা ফসল তিন ধাপে করে, আর বাংলাতে অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ এইভাবে। আরো আছে কিনা আমি বাংলাটা জানি, কারণ আমি বাংলা কোনো বই কি করি থাকতে পারি ব্যাকরণিক দিক দিয়ে আমি জানি। গেল কিতাব সম্পর্কে আলোচনা আলবুয়ু, আলবুয়ু শব্দটা এটা বহু বছর জমা, আলবুয়ু শব্দটা এটা বহু বছর কিসে বাইবেলের বহু বচন বুয়ো কিতাবুল বুয়ো। এটা বেচা কিনা সম্পর্কে ব্যবসা বাণিজ্য সম্পর্কে অর্থায় এটা হলো মোটামুটি ভাবে একটা বাংলা অর্থ। তো ব্যবসা বাণিজ্য কইছি যেহেতু এই জন্য বুয়ুর অর্থ হয়ে গেছে। শুধু শুধু ব্যবসা সম্পর্কে অধ্যায় কইতেন তাহলে এসকালটা যেটা আগিতে আসবে সেই এসকালটা এই জায়গার মধ্যে আসবে। আমি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় হয়েছি কথা বুঝে আসছে। বুয়ু যেহেতু জমা তার অর্থটাও জমা করতে হয়, তো ব্যবসা সমূহের আলোচনা না করে ব্যবসা বাণিজ্য করলে সবগুলি এই জায়গার মধ্যে এসকাল জমা হয় না, এটা জিনসের মানার মধ্যে আছে, জমার মানাও আছে এবং তাসনিয়ার মানাও আছে, ওয়াহেদের মানার মধ্যেও আছে। তাহলে কিতাবুল বাইকুল কিতাবুল বুয়ু মুসান বললেন কেন? আর এটা তো এস্তেমালের দিক দিয়েও সহি না, কারণ নাহবি কায়দা আমরা যেটা করছি আর নাজদার লাই সান্না ওয়ালা ইজমা সেই কায়দা অনুযায়ী বইও হয় না, অথচ সাহেব হেদায়া এই জায়গার মধ্যে বইও জমা না। এর জবাব দুই, এর জবাব কয়টা দুই। এক নম্বর জবাব হইল এখানে বইও আপনি দেখতেছেন তার কথা ঠিকই আছে, কিন্তু এটা মাসদারে মানা বা এটা এই এই জায়গার মধ্যে মুবিন না, ইসমে মফুলের না, আর মুবিহার মুবিহার এর অনেক আনোয়ার অনেক আনোয়ার। তাহলে যদি ইসমে মফুলের মানা হয় তাহলে তো ইসমে মফুলের জমা মুবি আতি দেন কিতাবুল মুবি আ কিতাবুল মুবি আ কিতাবুল বুয়ু মানে কি কিতাবুল মুবি আ তার মুবি আতি জন্য করতে হয় যে বায়ে আনুয়া এবং আকসা মুবি আতের আনুয়া এবং আকসা আনুয়া বলে। তাহলে যেহেতু এটা ইসমে মফুলের মানা এই জায়গায় এই কারণে এই জায়গার মধ্যে যেহেতু মুবিয়াতে রাখসাম অনেক আর ইসলাম ফুলের মানে এই জন্য বুয়ু আনছে, বুয়ু মানে মুবিয়া কিতাবুল মুবিয়া। তাই ইসলাম ফুলের মানে যদি হয় তাহলে তো ঠিকই আছে, যদি ইসলাম ফুল বুয়ুটা এটা কে মানে যদি হয় ইসলাম ফুলের মানে যদি হয় এটা আসলে জমার মাছদারের জমার অর্থ না, বরং এটা মুবির জমার অর্থ। যেহেতু মুবি হাতের আকসা আনোয়ার অনেক ওই হিসাবে এখানে গুরু যদিও লোকজন আপনি দেখতেছে কিন্তু হাকিকতার মানে মুবি হাত আর মুবি হাত আনোয়ারের মুবি হাত তো অনেক। সুতরাং এখানে কিতাবুল মুবি হাত কিতাবুল গুরু যদিও নাকি লোকজন দেখা যাইতেছে হাকিকতার মানার ক্ষেত্রে এই জায়গার মধ্যে মুবি হাতের মানা আছে। সুতরাং এই আজকাল যেটা আপনি করতেছেন যে মাদার লাই সন্ধ্যা হলে ইজমা, এই আজকালটা এই জায়গার মধ্যে প্রযোজ্য। দ্বিতীয় নম্বর জবাব হইল যে হ্যাঁ ঠিক কোন সন্দেহ নেই বাইটা যে এখানে বুয়ু যে মাসদার লাইন সঙ্গে ওলা ইজমা মাসদারের তাসমিয়া এবং জমা আছে না এর মাঝে কোন সন্দেহ নেই, এটা ঠিক আছে কায়দা যেটা এটা ঠিকই আছে, মাসদার তাসমিয়াও হয় না জমাও হয়, কিন্তু আনোয়ারে ভাই মুখতারে হওয়ার কারণে তাকে সিগায়ে জমার ইস্তেমাল এই জায়গার মধ্যে সিগায়ে জমা ইস্তেমাল করা হয়েছে বাধ্য হয়ে দুটা জল কাছাকাছি যে মাইনে নিলাম মাদার তাসনিয়া জমা হয় না কিন্তু বাইরে তো আনোয়ারা অনেক আমরা তো মাদার বুঝি কম গাধা, আমরা যদি ভাই কইতাম তাহলে মনে করতাম যে মনে হয় একটা বেচা কিনা কথাবার্তা বলা হইতাম, যদি গাধা করে বুঝাইবার লাগিয়া বুঝু হয় না দিচ্ছে যে জমা হয় না তারপরে তোরা ভূত এই জায়গার মধ্যে আসলে অনেক বেচা কিনার কথাই কওয়া হবে, এক ধরনের বেচা কিনার কথা কওয়া হবে না, কথাটা বুঝে আসছে যে আসলেই মাদার তাসনিয়া জমা হয় না কিন্তু আমরা গাধা আমরা বুঝি না এই কারণে আমগুলো বুঝানোর জন্য মুসানের ফ্রম তুলা নেই বাইরের জমা খেলা দেখিয়া বইও নিয়ে আসছেন যেন আমাদের বুঝতে আর কোনো সমস্যা না হয়ে গেল বুঝ। যে বাই শব্দটা এটা বুয়ুর না বুয়ু শব্দটা এটা বায়ুনের জমা আর জমা মাসদার লাই সন্নাওয়ালা আগে এর জবাব আমরা দুইটা দিছি, এক নম্বর হলো এখানে যদিও নাকি মাসদার জমা উল্লেখ করা হয়েছে আসলে এটা মুবিয়া হাতের মাল কারণ আনোয়ার এই মুবিয়া অনেক সুতরাং এটা কোনো সমস্যা নাই যে মাসদার আর ইসমে মাসদার যে ইসমে মুফুলের মানের মধ্যে ইস্তেমাল হয় কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে অসংখ্য দলিল আছে মাসদার এটা কে মানা সুতরাং এটা মুসানিফ রহমতুল্লাহ আলাইহি যেটা ইস্তেমাল করছে ঠিক আছে। দুই নম্বর জবাব হইলো যে হ্যাঁ মাসদার তাসনিয়া জমা হয় না এটা একেবারে নিঃসন্দেহে এটা মানি কিন্তু মুবিয়া বাইয়ের অনেক আকসাম আছে আর এই আকসামগুলি বুঝাই চলে আমাদের মতো গাদা যারা আছি এদের জন্য এটা আমি একটা মানে কথা কথা কইছি গাদা গুদা এইগুলি কিতাব দ্বারা কোনো কিছু যাক এখানে এই জায়গার মধ্যে কিতাব বইও বাই শব্দের অর্থ তো এখনো পাইলাম না অর্থ কইছি শুধু খালি এখানে বাই শব্দটা এটা বহু বছরের আজদাদের মানে বিপরীত মুখী অর্থে ব্যবহার বাই শব্দটা আজদাদের মানের মধ্যে ইস্তেমাল আজদাদ মানে বিপরীত মুখী অর্থে ইস্তেমাল এটা আবার কোনটা বিপরীত মুখী অর্থ তো এটা দুইটা অর্থ ব্যবহার বাইক শব্দটা এটা বেচনার মানার মধ্যে আবার বাইক শব্দের অর্থ খরিদার মানার বেচার অর্থ ব্যবহার হয় কিনার অর্থ ব্যবহার হয় বেচা কি তিনি একটা হলো বেচা বলা লোক আর একটা হলো কিনা একটা হলো একরাজ উৎসাহ আনিবিল বিমান কোন জিনিসের মালিকানা বাই হইল ফিল মিল বিমান মালের বিনিময়ে কোন জিনিসের মালিকানা অর্জিত হয়ে যাওয়া একটা হলো কোনো জিনিসের মালিকানা বাইরে এলো মালিকানা অর্জিত হওয়া তাহলে দুইটা বিপরীত মুখী হলো না একটা জিনিসের মালিক আমি এহানা আমি টেহা নিয়ে মালিকানা আপনার দিয়ে আবার আপনি একটা জিনিস দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল দুটাই একটা হলো একরাজ উৎসাহী আনি মিল্ক বিমার যদি বেচার মানা হয় কিনার মানা হয় তাইলে সায়ের মিল্কিয়ত দাখিল হয়, আর যদি বেচার মানা হয় তাইলে সায়ের মিল্কিয়ত খারিজ হয়। তাহলে এখানে কি কথাটা বললাম যে বাই শব্দটা এটা আজাদের মানার মধ্যে, তার অর্থ হলো বেচনার মানার মধ্যে যেমনি ভাবে ইস্তেমাল হয় খরিদনার মানার মধ্যে তেমনি ভাবে, বেচার অর্থে যেমনি ভাবে ব্যবহার হয় কেনার অর্থে তেমনি ভাবে ব্যবহার হয়। তাহলে একটা হলো বেচা বানানো, একটা হলো কিনা, একটা একটা বিপরীত অর্থ হয়ে গেল না। তো বাই শব্দটা বেচার মানার মধ্যে ইস্তেমাল হয় কিনার মানে, অর্থাৎ এক রাজু সাই আমি মিল্ক বিমার আবার এক খালু সাইকেল মিল্ক বিমার দুটো মানার মধ্যে কি হয় ভাইয়ের মানাটা ইস্তেমাল। হুজুর বুঝলাম বাই শব্দের অর্থ বেচ না, বাই শব্দের অর্থ খরি, বাই শব্দের অর্থ বেচা, বাই শব্দের অর্থ কিনা। দলিল আপনি যে কইতে আছে বেচার অর্থেও ব্যবহার হয় কিনার অর্থেও ব্যবহার হয়, দলিল কি কয়? দলিল হাদিসের থেকে একটা হাদিস, হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা ইখতালাফা নওয়ান ফাবিউ কাইফা শিতুম, ইজা ইখতালাফা নওয়ান পণ্য দ্রব্য যখন দুই ধরনের হয়, ইজা ইখতালাফা নওয়ান পণ্য দ্রব্য বেচা কিনার দ্রব্য যখন দুই ধরনের হয় তখন বেচে দেও কেই বেশি যেন মনে থাকেন, তাহলে কে মানা হবে বেচ না মানা। হাদিসের মধ্যে বাই শব্দ বেচ না মানার মধ্যে পাওয়া যাইতেছে ইজা ইখতালাফাল নওয়ান ফালিও কেই বেশি, যে বেচা কিনা দ্রব্য যখন দুইটা দুই ধরনের হয় একদিকে গম আর একদিকে আটা বা চাউল ফালিও কেই বেশি তখন একদিকে এক মুন আর একদিকে পাঁচ মুন যার নিমনে চাইন দে বিক্রি করার কোনো সমস্যা নাই বেচো, তাহলে কে মানা হইল বেচ না। আবার হাদিসের মধ্যে ভাই শব্দটা ইস্তেমাল হয়েছে যে জায়গার মধ্যে খরিদ না কিনার অর্থেও ইস্তেমাল, লা ইয়াবিউ আহাদুকুম আলা বাইয়িহি, লা ইয়াবিউ আহাদুকুম আলা বাইয়িহি আখিহি, এখানে খরিদ না মানে তোমাদের মাঝে কেউ যেন অপর ভাইয়ের বেচা কিনা অপর ভাইয়ের কিনার মাঝে কিনার কিনার মাঝে যেন সে না কিনে, তাহলে এখানে কে মানা হয়েছে খরিদ, একজনে কিনতেছে সে কিনা অবস্থা আরেকজনের জন্য কিনতে না, তাহলে এখানে কে মানা হয়েছে খরিদ। তাহলে ভাইদের আজাদের মানার মধ্যে ইস্তেমাল হয় এ দলিল আমরা হাদিসের থেকে দিলাম এবং দুইটা হাদিস দুইটার দুইটার ক্ষেত্রে আমরা বললাম, কিন্তু এছাড়া অসংখ্য দলিল আহাদিস কোরআন এবং অন্য অন্য কিতাবের মাঝে পাওয়া যাবে যেগুলি যে এই কিতাবের মধ্যেই আছে যে বেস্তা করি না এক জায়গার মধ্যে দুনু আনার মধ্যে আসতে না, বেস্তা করি না একই জায়গার মধ্যে দুনু আনার মধ্যে আসতে না, বেচার অর্থ নিতে পারেন যেমন কিতাবুল বইও বেচার বা বেচা বেচার অধ্যায় আবার কিনার অধ্যায়ও তো বুঝতে পারেন, কারণ তো বাই শব্দের অর্থ দুনুটাই আমরা কি কথাটা বুঝতে কিতাবের মধ্যে বাই শব্দ ছাড়া আর একটা শব্দ আছে সিরা এবং এস্তেরা, যেমন ইস্তারাই তু মুস্তাদি সেরা এবং এস্তেরা এই শব্দটা আসাদের মানব সিরা এবং এস্তেরা যেমনি ভাবে বাইরের দ্বারা লেখা কিনা বোঝায় সেরা এবং এক্তেরা লব্জের দ্বারা বেচা কি নাই বোঝায়, এবং এখতেরা শব্দটাও আজদাদের মানার মধ্যে ইস্তেমাল। তার মানে কি? সেরা এবং এস্তেরা এই উভয় শব্দ বেচার অর্থ যেমনি ভাবে ইস্তেমাল হয়, কিনার অর্থ তেমনি ভাবে ইস্তেমাল হয়, বেচনার মানার মধ্যে যেমনি ভাবে ইস্তেমাল হয়, খরিদনার মানার মধ্যে তেমনি ভাবেই। দুই সেরা এবং এস্তেরা যে বেচনা এবং খরিদনা উভয় মানার মধ্যে ইস্তেমাল হয়, যেমন বেচনার মানার মধ্যে সেরা এস্তেরা ইস্তেমাল হচ্ছে কোরআনে কারিমের থেকে দলিল। প্রথমে ইস্তারা শব্দ আর লাবিসামা সারাও বিহি ও সারাও হু বিসামানিন বাক্সিন এলো সেরা আছে, দুইটা শব্দ বেশি সেরাও বেচনার মানে ইস্তারাও বেচনার মানে, তারপরে কি কইছি সেরা খরিদনার মানে ইস্তারাও খরিদনার মানে, তাহলে আমাদের দলিল প্রত্যেকটা দুইটা করে দিতে হবে কমপক্ষে। বেচনার মানে মধ্যে সেরারেও আনতে হয় ইস্তারারেও আনতে হয়, খরিদনার মানে মধ্যে সেরারেও আনতে হয় ইস্তারাও আনতে হয়, দলিল আনতে হয় তাই না? তা আমরা প্রথম যে তিনটা মিশাল কোরআনের ঠিকই দিলাম বেচনার মানে, প্রথম মেশালটা ইস্তারা আর পরের দুইটা মেশাল সেরা। আর সেরা ইস্তারা খরিদনার মানার মধ্যে কোরআনের আয়াত লা ইস্তারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এক নম্বর লা ইস্তারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াত অতি কম মূল্যে তারা কিনছে। ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা ফাবিসা মা ইয়াস্তারুন, إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ اللَّهُ يُؤْمِنُ بِذَانِ مَالٍ إِنَّ لِسَ خُرِدْنَا مَالٍ جَنَّةِ الْبِنِيمَةِ يَرْمَانَ لَهُ এই পর্যন্ত আসলে মূল কথা কি নিছে বায়ের লোকাভিমান আছে, বায়ের লোকাভিমান, বায়ের শব্দটা বহু বছর না গুরু শব্দটা বহু বছর, তার এক বছর হলো এখানে আজকাল বায়ের শব্দ তো এটা গুরু শব্দ তো এটা জমা মাছ ডাল্লা ইসান্না জবাব আমরা দুইটা দিচ্ছি, একটা ইসলাম ফুলের মানে একটা মাইনারি সি, তারপরে সমস্যা এই কারণে বায়ের আকসা মানুয়া অনেক, এই কারণে আমরা বুঝি কম, এই জন্য জমাচ্ছে লাচার নাচার অপারক। দুই নম্বর কথা হলো যে বায় শব্দটার অর্থ, তো বায় শব্দটা এটা আজকাদের নাম বিপরীত মুখীয় যেমনি ভাবে বেচার মানানো তেমনি ভাবে কিনার, তার দলিল হাদিসের মাধ্যমে আমরা দুইটা দিছি, আর কোরআনের হাদিসের মাধ্যমে একটা দলিল দিছি বেশনার মানে, আর একটা দলিল দিছি খরিদ্দার। এরপরে প্রাসঙ্গিক হিসাবে একটা কথা আমি কয়ে দিলাম যে সেরা এবং এস্তেরাও কিন্তু বাইরের থেকে ওইটাও যেমনি ভাবে বাইটা আজদাদের মানার মধ্যে সেরা এস্তেরাও আজদাদের মানার মধ্যে এস্তেরাও, তার দলিল আমরা তিনটা মিলে দিচ্ছি কোরআনের আয়াত। খরিদ্দার মানে তিনটা আর বেচনার মানে তিনটা, এটুকু। এরপরে হলো বাইরের স্থির আমি